عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. এই মুবারকের পর আমরা আবার নতুন দর্শে নতুন কোর্স শুরু করতে যাচ্ছি। যে ভাইরা রমজানের আগে অংশগ্রহণ করছিলেন এবং উপকৃত হচ্ছিলেন, আমরা সবাই উপকৃত হচ্ছি, তারা আবার আজ থেকে উপকৃত হতে পারবে। আজকে প্রথম দর্শে আমরা যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুলুমবাজি, জুলুম অন্যায় করা যে হারাম। আল্লাহ তাআলা নিজের উপরে জুলুম হারাম করেছেন, মানুষের জন্য তা হারাম করেছেন, সেই সম্পর্কে দু চারটি হাদিস আপনাদের কাছে শুনিয়ে তা ব্যাখ্যা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেছেন, মা লিয-যালিমিনা মিন হামীমিন ওয়ালা শাফিইন ইউতা, জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই। জালেম, জালেম কে? যে জুলুম করে। জুলুম কি? জুলুম বাংলায় বলা হয় অন্যায় অত্যাচার। অন্যায় অত্যাচার সাধারণত তিন প্রকার হয়ে থাকে। মানুষ অন্যায় অত্যাচার তিন ভাবে করে থাকে। সব থেকে বড় অন্যায়, সবচেয়ে বড় অত্যাচার তার প্রতি করে থাকে যে তার কাছে সবচেয়ে বড়। কে সবচেয়ে বড়? মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহ, আল্লাহর প্রতি যে অন্যায় করবে সে হবে বড় জালেম। মহান আল্লাহর আসনে যদি কোন সৃষ্টিকে বসায় তাহলে সে হবে বড় জালেম, বড় অন্যায়, বড় অন্যায়কারী, বড় অত্যাচারী। এমনকি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যিনি, তাকেও যদি বসায় তাহলে সে হবে জালেম। এমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মান মর্যাদা কারো কাছে অবিদিত নয়, সবাই জানে তার মান কত, তার মর্যাদা কত, তিনি কত বিশাল, কত আল্লাহ তাআলার কাছে তার মান মর্যাদা কত, কিন্তু আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা সমান না। এই জন্য আমরা তাকে কোনোভাবে তার সমান করব না। আল্লাহ তাআলার যে খাস গুণ, যেমন আল্লাহ তাআলা গায়েবের খবর জানেন, তিনি ঘোষণা করেছেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। এখন যদি আমি আপনির মধ্যে কেউ বলে যে হ্যাঁ আমার নবী এত বিশাল নবী ছিলেন, তিনি গায়েবের খবর জানতেন, তাহলে কি হলো? আমি আল্লাহর নবীকে বাড়ালাম ঠিকই, আল্লাহর নবীকে উচ্চ করলাম ঠিকই, একটা গুণ বাড়িয়ে তার সম্মান বাড়ালাম ঠিকই, কিন্তু আল্লাহর কাছে কি হলো? আল্লাহ যেহেতু আল্লাহর এটা গুণ, আল্লাহর প্রতি অন্যায় হলো, অত্যাচার হলো, মানুষ এটা জুলুম করলো, এটা হলো অন্যায়। সুতরাং সবচেয়ে বড় অন্যায় কি? আল্লাহর সাথে জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। নম্বর দুই, মানুষ অনেক সময়ে অন্যের প্রতি অত্যাচার করে থাকে, অন্যের প্রতি অত্যাচার করে থাকে। সে কারো প্রতি কাউকে গালি দেয়, কাউকে মারধর করে, কারো জমি জবরদখল করে, কারো কিছু চিন্তাই করে, কারো প্রতি অন্যায় ভাবে দুর্বলদের প্রতি অত্যাচার করে, কারো ধন আত্মসাত করে, ইত্যাদি বিভিন্ন রকমের জুলুম আছে। যেমন প্রভু তার চাকরের প্রতি, মনিবের প্রতি জুলুম করে, তাহলে পরে এই জুলুম হবে বিরাট বিশাল, এবং এর জন্য তাকে কি করতে হবে? তার ক্ষতিপূরণ দিতে হবে। দুনিয়াতে তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত কিংবা সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহর কাছে তওবাই কবুল হবে না। এটা হচ্ছে অন্যের প্রতি জুলুম, অন্যের প্রতি অত্যাচার, যেটাকে সাধারণত আমরা অত্যাচার বলে জানি। মানুষ আরেক প্রকার অত্যাচার করে, কিন্তু সেটাকে অত্যাচার বলে মনে করে না, নিজের প্রতি অত্যাচার। মানুষ নিজের প্রতি অত্যাচার করে, নিজের নাফসের প্রতি, নিজের আত্মার প্রতি, নিজের দেহের প্রতি, নিজের যৌবনের প্রতি, নিজের জীবনের প্রতি অত্যাচার করে থাকে। মানুষ সেটাকে অত্যাচার বলে মনে করে না, ভাবে কি আমার জিনিস, আমি যেভাবে উপায় করব। কিন্তু না, মানুষের এই বডি, এই শরীর, এটা কি মানুষের তৈরি? তাহলে সে কেন নিজের উপর অত্যাচার করবে? আত্মহত্যা মহাপাপ কেন? যেহেতু বডি তার নয়, তাকে দেওয়া হয়েছে, তাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, হাত পা চোখ নাক কান তাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, এটা তার নয়। এই জন্য সে তা অন্যায় ভাবে প্রয়োগ করতে পারে না, ব্যবহার করতে পারে না। সুতরাং এই নষ্ট করার অধিকার তার নেই, আত্মহত্যা করার অধিকার তার নেই। বলার বোঝা গেল কি, যে মানুষ নিজের উপর অত্যাচার করে অনেক সময় নিজেকে জাহান্নামে নিয়ে যায়, এটা অত্যাচার, তাই না? তুমি নিজেকে জাহান্নামে নিয়ে যাওয়ার অধিকার কে দিয়েছে? আল্লাহ তোমাকে সৎ পথ বলে দিয়েছেন, সত্য পথ বলে দিয়েছেন, সেই পথ গ্রহণ করো এবং সেই পথ গ্রহণ করে তুমি জান্নাত লাভের চেষ্টা করো। তা না করে তুমি করছো কি, অত্যাচার করে, পাপ করে, পাপ করে, জুলুম করে তুমি নিজেকে জাহান্নামে উপযোগী করে তুলছো, এটা এক প্রকার জুলুম। আর জুলুমটা কার প্রতি? নিজের প্রতি, নিজের প্রতি অন্যায়। অনেক যুবক যৌবনকে অযথা নষ্ট করে, অযথা নষ্ট করে, আর নষ্ট করে নিজের উপরে জুলুম করে। সময়ে সেই যৌবন তার কাজে যখন না দেয় তখন সে নিজের পস্তানি সে ভোগে যে হ্যাঁ আমি জুলুম করেছি। যৌবনকালে যৌবনের প্রতি অত্যাচার, মানে বৃদ্ধকালে তার পস্তানি, এবং সে একদিন ভুগবে। আর সেই ভোগে ভোগার ফলে, ভোগান্তের ফলে সে তখন বুঝতে পারে যে আমি নিজের প্রতি অত্যাচার করেছি। আর পাপ, যে কোনো পাপই হলো অত্যাচার। এই জন্য আল্লাহ কি বলে, রব্বানা জালামনা আনফুসানা, তার মানে কি, রব্বানা জালামনা আনফুসানা, হে রব আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। এই জন্য আদি পিতা আদম ওমা হাওয়া দুনিয়াতে নেমে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ভুলের, সেই ভুলের ক্ষমা কিভাবে চাইলেন, কি বলে চাইলেন, জুলুম করেছি, রব্বানা জালামনা আনফুসানা ওয়াইল লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই বলে নিজেদের প্রতি অত্যাচার স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। বোঝা গেল কি, যে যে কোনো পাপ, যে কোনো অন্যায়, যে কোনো অত্যাচার বা যে কোনো আল্লাহর অবাধ্যতা, এ হচ্ছে নিজের প্রতি জুলুম। কারণ সেই পাপের শাস্তি কে ভোগ করবে, মানে আমিলা সালেহান ফালি নাফসিহি ও মান আসাআ ফালাইহা, প্রত্যেক নাফস নিজের নিজের পাপের ফল প্রতিফল ভোগ করবে, এই জন্য সে নিজের প্রতি অত্যাচার। তিন প্রকার জুলুম। এই তিন প্রকার জুলুমের মধ্যে এখানে যে কথা বলা হয়েছে, যে জুলুমের কথা বলা হচ্ছে সেটা সাধারণত অপরের প্রতি, যেটা জুলুম মানুষ মানুষের প্রতি জুলুম, অনেক সময় জন্তু জানোয়ার প্রতি জুলুম হয়, অন্যায় হয়, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে মানুষ যে অন্যের প্রতি জুলুম করে, অন্যায় ভাবে অত্যাচার করে, সেই কথাই এখানে বলা হয়েছে। মা লিয়াজ্জালিমিনা, এমন জালেমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই, ওলা শাফিঈ ইউতা, আর কেয়ামতের দিনে এমন কোন সুপারিশ নেই যার সুপারিশ গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওমা লিয়াজ্জালিমিনা মিন নাফসিহি, অবশ্য মুশরিকও হতে পারে, এর থেকে মানে সীমা লঙ্ঘন, জুলুম মানে হচ্ছে এক প্রকার, জুলুমের এক মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, আর যে কোনো ভাবে সীমা লঙ্ঘন, আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন, মানুষের ব্যাপারে সীমা লঙ্ঘন, নিজের ব্যাপারে সীমা লঙ্ঘন, শিরক হতে পারে। মুশরিকদের জন্য কোন সুপারিশকারী নেই, কেমন নেই, আল্লাহ তালা সুপারিশ হবে না, হবে আল্লাহ তালার কাছে, আল্লাহ নবী সুপারিশ করবেন, তাই না? সুপারিশ কার জন্য হবে? আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, হ্যাঁ, যে ব্যক্তি হাত দিলে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এবং তার মানে কি, তার ভিতরে শিরিক নেই, ঈমান আছে, তার জন্য সুপারিশ হবে, সুপারিশ হবে। কিন্তু জানেন যে মুশরিক যে, তার কোন সুপারিশ হবে না, তার জন্য কেউ সুপারিশ করবেও না, আর সুপারিশ গ্রহণ করলেও কেউ গ্রহণযোগ্য হবে না, জালেমদের কোন সাহায্যকারী নেই, আমাদের গোয়ালিমিনা মেন নাসির। আর অন্যান্য আয়াত আছে, কিন্তু সেসব আলোচনা করতে গেলে লম্বা কথার দরকার আছে। কিন্তু আমরা একটা হাদিস দেখি, আল্লাহ আনা জাবিরিন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল জাবির থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইত্তাকুল যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা অত্যাচার করা থেকে দূরে থাকো, অত্যাচার করো না, অত্যাচার করা থেকে দূরে থাকো, জুলুম করা থেকে দূরে থাকো। কেন না? অত্যাচার হচ্ছে কিয়ামতের দিনের অন্ধকার। যত অত্যাচার করবে, যত জুলুম করবে নিজের উপরে, নিজের স্ত্রী পরিজনের উপরে, নিজের আত্মীয় স্বজনের উপরে, নিজের গ্রাম, নিজের পরিবেশ, নিজের যার উপরে, মানুষের উপরে জুলুম করো, যত জুলুম করবে তোমার কিয়ামতের অন্ধকার তত বাড়তে থাকবে। জুলুম হচ্ছে কিয়ামতের দিনের অন্ধকার। ওয়াত্তাকুশ আর কৃপণতা থেকে দূরে থাকো, ফাইন্না সুহা আখলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ কৃপণতা মানুষকে প্রথম পূর্ববর্তী মানুষদেরকে ধ্বংস করেছে। কৃপণতা হলো প্রয়োজনীয় বিষয়ে যে খরচ করে না, যে নিজের প্রয়োজনীয় খাওয়া পড়া ব্যবহার করে না, প্রয়োগ করে না, নিজের নিজে না খেয়ে বাঁচায়, নিজে না পড়ে ছেঁড়া ফাটা পড়ে বাঁচায়, এরা হচ্ছে কৃপণ। তাহলে যদি অপরকে দান করে তারা কৃপণ না? অনেকে আছে নিজে না খেয়ে অপরকে দান করে, আছে না এখন লোক, থাকতে পারে হযরত ওমরের মতো থাকতে পারেন, কিন্তু কথা হলো কি যে নিজে খাই না এবং অপরকেও দেয় না, সে হলো কি যে নিজের সিন্ধুক থেকে নিজের বাক্স থেকে টাকা ধার করে, বইয়ের কাছ থেকে টাকা ধার করে, ধরেন এমন লোক আছে ধার করে, তার মানে কি শোধ দিতে হবে, যে টাকাটা আমি খরচ করেছি সেটাকে সম্পূর্ণভাবে আবার পূরণ করতে হবে। এই ধারণা থাকে, এত বকিল, এত কৃপণ, বৈকুণ্ঠ বলে, এই খবরদার বৈকুণ্ঠতা থেকে দূরে থাকো, কৃপণতা থেকে দূরে থাকো, কেননা কৃপণতা পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করেছে। কৃপণতার ফলে তারা তাদের নিজেদের রক্তপাত ঘটিয়েছে, হারামকে হালাল জানার প্রতি উদ্বুদ্ধ করেছে, হালালকে হারাম, হারামকে হারামকে হালাল মনে করেছে। এই কিসের জন্য? বকিলির জন্য, কাপণ্যের জন্য। তার কারণ কৃপণ হলেই মানুষ ধন অর্জনের পথে বেশি অগ্রসর হয়, আর সেই ক্ষেত্রে তারা অন্যায়ভাবে হারাম হালাল তামিজ না করে ধন সম্পদ কামাতে উপার্জন করতে লেগে যায়, আর পরে আরামে গিয়ে পড়ে। উনি হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تبدلن الحقوق الى اهلها يوم القيامه حتى يقاد للشاة الجرحاء من الشاة القرناء। হাদিসে বলা হচ্ছে যে তোমরা দুনিয়ার বুকে যার যে প্রাপ্য হক আদায় করে দাও, হক মারাই হচ্ছে জুলুম, তাই না? হক মারা হচ্ছে জুলুম, অন্যায়। দুনিয়ায় প্রাপ্য যার যা প্রাপ্য ধন আছে সেই ধন আদায় করে দাও, তার কারণ হচ্ছে যে দুনিয়ার বুকে যদি আদায় না করো কাল কেয়ামতের দিনে কি করতে হবে, কেয়ামতের দিনে আদায় করতে হবে, উপায় নেই, বাঁচবেন না। কেয়ামতের দিনে আদায় না করে আপনি বাঁচতে পারেন না, সুতরাং দুনিয়ার বুকে আদায় করে দাও। আছে পরে হাদিসে আছে, এখন কি হলো, যদি কেউ দুনিয়ার বুকে হক আদায় না করে মারা যায় তো কেয়ামতে আদায় করতে হবে। কেয়ামতের দিন প্রত্যেক হকদারের হক অবশ্যই আদায় করা হবে, আল্লাহ তাআলা সকলকে নিজের হক আদায় করে ছাড়বেন। এখন কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, ঋণ শোধ করলেন না, সেই ঋণ কি আপনার বা বেঁচে গেলাম না, এ থাকলো, এবং এটা আদায় করতে হবে কখন, কেয়ামতের দিনে আদায় করতে হবে, উলসিরাত পার হওয়ার আগে আদায় করতে হবে। শুধু মানুষই না, শুধু মানুষেরই না, এমনকি জন্তু জানোয়ারদের মধ্যেও ইনসাফ করে তাদের হক আদায় করে দেওয়া হবে। বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইউকাদাল কারনা, সিংবিহীন ছাগলকে সিংযুক্ত ছাগলের নিকট থেকে বদলা ও প্রতিশোধ দেওয়া হবে। দুনিয়াতে কিছু হতে হতে দেখেছেন, ছাগল চোতে চোতে মারামারি করে, গরু গরু চোতে চোতে মারামারি করে। এবারে একটা ছাগলের সিং আছে আর একটা হচ্ছে মেনা সিং, সিংহীন, যদি দুজনে মারামারি ঘুষুঘুষি লাগে তো জিতবে কে, যার সিং আছে, সিংওয়ালা, কারণ তার সিং আছে আর সে আঘাত পাবে, এর ফলে ক্ষতিগ্রস্ত হবে সিংহীন ছাগল। কিন্তু সিং যে অত্যাচার করলো, যে অন্যায় ভাবে সিং দিয়ে নিজের সিং দিয়ে অপরকে মারলো, সে বেঁচে যাবে, তা নয় কেয়ামতের দিনে তাদেরও প্রতিশোধ এবং বদলা দেওয়ানো হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুননা নাতাহাদাসু আন হাজ্জাতিল ওয়াদা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহরিনা, আমরা বিদায়ী হজ্জের ব্যাপারে আলাপ আলোচনা করছিলাম, এমন তো অবস্থায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত ছিলেন, আর আমরা জানতাম না যে বিদায়ী হজ কি। বিদায়ী হজ কাকে বলে জানেন তো, যে হজের পর আল্লাহর নবী আর হজ করতে পারেননি, সেটাই হচ্ছে বিদায়ী হজ। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন, অতঃপর কানা দাজ্জালের কথা বিস্তারিতভাবে আলোচনা করলেন। দেখেন, কানা দাজ্জালের ব্যাপারে প্রত্যেক নবী সতর্ক করে গেছেন, অথচ কানা দাজ্জাল আসবে কখন, কেয়ামতের পূর্ব মুহূর্তে, কিন্তু প্রত্যেক নবীর দায়িত্ব ছিল, প্রত্যেক নবী এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গেছেন। যদিও অনেক মানে টনটনে জ্ঞানের লোক যাদেরকে আকলানি বলে, বস্তুবাদী, তারা বিশ্বাস করে না যে দাজ্জাল বলে কেউ আছে, যেমন কবরের আযাব বিশ্বাস করছে না, তারা বলছে না না এসব কোরআনে নেই, অথবা অতএব নেই, দাজ্জাল সম্পর্কে কোরআনে আসেনি, অতএব এটা হাদিসের কথা জানি না, সত্য না মিথ্যা, হাদিস তারা অস্বীকার করে, দাজ্জালকে বিশ্বাস করে না। আমরা হাদিসের উপরে ইমান আনি, আর আমরা জানি যে সহি হাদিসের উপরে ইমান না রাখলে পূর্ণ ইমান, বরং ইমানই থাকবে না, সুতরাং দাজ্জালকে বিশ্বাস করতে হবে। যে দাজ্জাল নিয়ে আলোচনা করছিলাম, তিনি বললেন আল্লাহ যে নবী পাঠিয়েছেন তিনি নিজ নিজ জাতিকে নিজ নিজ কমকে তার ব্যাপারে ভয় দেখেছেন। কার ব্যাপারে? দাজ্জালের ব্যাপারে। নূহ ও তার পরে আগমনকারী নবীগণ তার ব্যাপারে ভীতি প্রদর্শন করেছেন। যদি সে তোমাদের মধ্যে বের হয়, কে? দাজ্জাল, তবে তার অবস্থা তোমাদের কাছে গোপন থাকবে না, তার কারণ তার কপালে লেখা থাকবে কাফের। তোমাদের মাঝে একথা গোপন নয় যে তোমাদের প্রভু কানা নয়। সব থেকে বড় দলিল হলো তোমাদের প্রভু কানা নয়, বুঝা গেল যে আল্লাহ কে আছে, চোখ আছে, আর দাজ্জাল হচ্ছে কানা। অথচ সে বলবে আমি আল্লাহ, আল্লাহ বলে দাবি করবে। অথচ তোমরা পরিষ্কার ভাবে বুঝতে দেখতে পাবে যে দাজ্জাল হচ্ছে কানা। কোন চোখটা কানা? ডান চোখ কানা। তার কানা তো, কানা তো আল্লাহ হতে পারে না। তো এটাই সব থেকে ভালো দলিল, বুঝতে পারবে যে সে বলবে যে আমি আল্লাহ, কিন্তু আল্লাহ যেহেতু কানা নয়, সেহেতু তাকে কানা দেখলেই বুঝতে পারবে সে হচ্ছে দাজ্জাল। আর দাজ্জাল কানা হবে, তার ডান চোখ কানা হবে, তার চোখটি যেন গুচ্ছ থেকে ভেসে ওটা আঙ্গুর। চোখটা উদাহরণ কেমন দেখুন, আঙ্গুরের গোছা দেখেছেন ঠিক, এই যে মাইক্রোফোনে এরকম গোছা থাকে না আঙ্গুরের, কোন একটা আঙ্গুর বাইচান্স যদি গোছা থেকে বেরিয়ে যায় হবে, মানে সুন্দর করে থাকে না, মাঝখান থেকে একটা বেরিয়ে গেল, থোক থেকে, থাক থেকে, গোছা থেকে একটা আঙ্গুর বেরিয়ে গেলে কেমন হয়? ঠিক তার চোখটা ওই রকম বেরিয়ে থাকে, তেমন চোখটা ওই চোখের খোটক থেকে এইভাবে তা এটা বেরিয়ে থাকে। ওটা কি বলো, ওটাকে চোখের মণিটা বা চোখের যে তাহাটা যেটা, হ্যাঁ আইবন, ওই বেরিয়ে থাকবে, এমন ভাবে বেরিয়ে থাকবে যেমন গোছা থেকে বের হয়ে যাওয়া আঙ্গুর। এটা হাদিসের শব্দে যেটা বলা হয়েছে যে কান্না আইনাহু আইনাবাতুন পাফিয়া, আইনাবাতুন পাফিয়া, ভেসে ওঠা আঙ্গুর, তোমার গোছা থেকে, থোকা থেকে ভেসে ওঠা আঙ্গুর। সতর্ক হয়ে যাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি তোমাদের রক্ত মাল হারাম করে দিয়েছেন, সতর্ক হয়ে যাও। এইসব বর্ণনা পর কি বললেন? সতর্ক হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের প্রতি আল্লাহ তাআলা তোমাদের রক্ত এবং মাল হারাম করে দিয়েছেন। তার মানে একজন মুসলমানের জান খুন করা বা তার মাল অন্যায় ভাবে গ্রহণ করা, এটা কি অন্যায়, জুলুম এবং হারাম। যেমন তোমাদের এই দিনে হারাম, তোমাদের এই শহরে, তোমাদের এই মাসে, যেটা কখন বলছিলেন? বিদায় হজ্জে। কোথায় বলেছিলেন? মক্কাতে বলেছিলেন না? ইন্নাল্লাহ হারাম আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা আলা হালবাল্লা। এই যে এই শহরে বিশেষ করে এহরাম অবস্থায় হারামের ভিতরে খোরাখুনি করা কি বেশি হারাম? এমনি তো খোরাখুনি হারাম, তার উপরে আবার এই শহরে কত হারাম। তেমনি তোমাদের আপোষের রক্তপাত ঘটানো, আপোষের মাল চুরি করা, চিন্তাই করা, অপহরণ করা, জবরদস্তি করা, জবরদখল করা, এ হচ্ছে ওই রকমই হারাম। সাহাবিগণ বললেন, তারপর শেষকালে কি বলেন? আল্লাহ হাল্লাহ, তো আমি কি পৌঁছে দিলাম? আল্লাহুম্মা সাক্ষাত্তম সাক্ষাৎ কালে আল্লাহ তোমার, তুমি সাক্ষী রাখো আমি আমার উম্মতকে পৌঁছে দিলাম। সাহাবিগণ বললেন, সাহাবিগণকে জিজ্ঞেস করলেন আমি কি তোমাদেরকে পৌঁছে দিলাম? তখন তারা বললেন যে হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। অতঃপর তিনি তিনবার বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমাদের জন্য বিনাশ অথবা আফসোস, দেখো তোমরা আমার পর এমন কাফের হয়ে যেও না যে তোমরা একে অপরের বরদান মারবে, একে অপরের বরদান কাটাকাটি করবে। আর তার মানেই হলো যে লড়াই করা হচ্ছে এক প্রকার কুফরি, তার কুফরি বলতে বড় কুফরি না, ছোট কুফরি। এই জন্য হাদিসে আছে যে সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলিমের মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি, কাবিরা গুনাহ। আজ কাজকাল ফেসবুকে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ কত গালাগালি চলছে, এক দল অপর দলকে গালাগালি করছে, এ দল অন্য দলকে গালাগালি করছে, সবাই বলছে আমরাই হচ্ছে হকপন্থী, সবাই বলে লাইলা আমার, লাইলা কাউকে চেনে না, হকপন্থী কে? সবারই দাবি আমরাই হকপন্থী, মজাবি না মজাবি, জামাতি লা জামাতি, তবলিগি আর বেরেলি দেওবন্দি, আর কত রকমের গালাগালি আল্লাহ আকবার। মানুষদেরকে নিয়ে, মনীষীদেরকে নিয়ে গালাগালি চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি, হারাম, ফাসেকি, কাবিরা গুনাহ, ওয়া কিতালুহু কুফর, আর তার সঙ্গে মারকাত করা এটা হচ্ছে কুফর। কুফর মানে কি? ওই কাফের হয়ে যাওয়া না, কুফর মানে হচ্ছে ছোট কুফর। তাই এখানেও তাই বলেছেন যে লা তারজিউ বাদি কুফারান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, আমার পরে তোমরা কাফের হয়ে যেও না যে এক অপরের গর্দান মারামারি করবে। সুতরাং কিতাল বা যুদ্ধ বা লড়াই করা বা মুসলমানকে মারা খামখাতে যে অন্যায় ভাবে তাদেরকে মারা, তাদের ধন সম্পদ বন্ধনের জন্য মারামারি করা, যুদ্ধ করা, এটা হচ্ছে এক প্রকার কুফরি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জমির ব্যাপারে, জমির জবরদখল তো এখন তো বেশ চলছে, অনেক সময় সরকারি ভাবে, অনেক সময়ে পার্টির লেভেলে, অনেক সময়ে ভাই ভাই দ্বন্দ্বে, বিভিন্ন ক্ষমতার দেখিয়ে তারা এক অপরের জমি দখল করে নিচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যালামা কাইদা শিবরি মিন আলাব, যে ব্যক্তি অন্যায় ভাবে আধ হাত পরিমাণ জমি জবরদখল করবে, আধার পরিমাণ জমি জবরদখল হয়ে যান কিছু চাষিটা করে ওই আল কেটে, আল কি বলে আপনাদের এটাকে, আমি তো বলে আল কেটে নিজের জমি বাড়িয়ে নেয়, এবছরে চার আঙ্গুল, আগামী বছরে চার আঙ্গুল, এইভাবে হতে হতে আধ হাত, তারপর আস্তে আস্তে দেখা যায় সরে যায়, সরে যায় জমি। অন্যায় ভাবে যদি কেউ আধ হাত পরিমাণ জমি জবরদখল করে তো একাহু মিন সাবিই আরাদিন, ওই জমির সাততবক জমি, তার মানে সাততবক জমি তার গলায় কি করা হবে, ঝুলিয়ে দেওয়া হবে কেয়ামতের দিনে, চলো বহন করো, অন্যায় ভাবে তুমি জমি নিয়েছিলে, তোমার গলায় লটকে দেওয়া হলো। অন্যায় হাদিসে আবু মুসা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ুমলি লিয-য-যালিম ফাইযা আখাযাহু লাম ইফলিতহু সুম্মা ক্বারা ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল ক্বুরা ওয়া হিয়া য-যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আমরা অনেক সময় দেখি জালেমরা, অত্যাচারীরা অনেক সময়ে মানে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেন না, না ক্ষমতা, আর যদি পাকড়াও যদি ধরাও পড়ে তো ক্ষমতার জোরে সে বেরিয়ে যায়, জালেম কেঁপে যায়, মুক্তি পেয়ে যায়, কিসের জোরে, ক্ষমতার জোরে, অমুকের বেটা, অমুক মন্ত্রী, অমুক পার্লামেন্টের, অমুক এই এই অতএব সে বেকসুর খালাস হয়ে গেল, যে অন্যায় করেছিল। আজকাল ইডিজিং করছে এই সমস্ত ছেলেরা, যারা বড় বড় নেতাদের ছেলেরা ইডিজিং করে বেকসুর খালাস হয়ে যাচ্ছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না, খুন করার পরেও খালাস হয়ে যাচ্ছে, কিন্তু কেয়ামত কেন হবে এই জালেমদেরকে ধরার জন্য, বিচারের জন্য বিচার দিবস আছে মালিকি ইয়াউমিদ্দিন, আর সে মালিকি ইয়াউমিদ্দিন কেয়ামতের দিনে বিচার করবেন। ভেব না যে জালেম ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে, অতএব আল্লাহ তাআলা জালেমকে কি করেছেন, ঢিল দিয়েছেন, জালেমকে ছেড়ে দেন না, আল্লাহ কাউকে ছেড়ে দেন না, ইন্নাল্লাহ লা ইয়ুহমিল লা ইয়ুহমিল ইন্নাল্লাহ ইয়ুহমিল ওয়া লা ইয়ুহমিল, তার মানে আল্লাহ তাআলা ঢিল দেন কিন্তু মানে দৃষ্টিচ্যুত করেন না, একেবারে তাকে ছেড়ে দিলেন তা না, আমাদের সে ডোর ছাড়া বলে না, মাছ ধরে যখন মাছ লাগে তখন একটু খেলায় এইভাবে ছেড়ে দেয়, খেল খেলতে থাক, তারপর যখন গোটাতে লাগে তখন মাছ আপনিই ওপর দিকে মুখ করে সেই শিকারীর কাছে এসে যায়। ইন্নাল্লাহ লা ইয়ুমলি লিয-য-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যাচারীকে অবকাশ দেন, চাল করে যা, যা করে যা, অতঃপর যখন তিনি তাকে পাকড়াও করেন তখন তাকে ছাড়েন না, ছাড় দেন না, মুক্তি নেই, যখন ধরেন তখন ধরেন, অতর্কিতে আজাব আছে দুনিয়াতে অথবা আখেরাতে তো আসবেই, দুনিয়াতে মেঝে গেলেও আখেরাতে সে বাঁচতে পারবে না। আর আল্লাহ তাআলা বলেছেন এই আয়াত আল্লাহ নবী পাঠ করলেন কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল ক্বুরা, এই যে বস্তিবাসী জুলুম করেছিল, করতে যাচ্ছিল, করেই যাচ্ছিল, হঠাৎ করে আল্লাহ যখন পাকড়াও করলেন, তোমার প্রতিপালকের পাকড়াও এইরূপই হয়ে থাকে, যখন তিনি অত্যাচারী জনপদকে পাকড়াও করে থাকেন নিশ্চয়ই তার পাকড়াও কঠিন যন্ত্রণাদায়ক, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আর যখন তিনি পাকড়াও করেন তখন অবশ্যই ভালোভাবে পাকড়াও, মজবুত সহকারে পাকড়াও করেন। বর্তমানে খবর দেখছি বর্মার মুসলমানদের উপর অত্যাচার হচ্ছিল, এখন বর্মানে বন্যা চলছে, এখন এখন ওই বৌদ্ধদের সব ছুটে ছুটে পানির উপরে ভাসছে, যাই হোক ওরা বলছে যে এটা হচ্ছে মুসলমানদের প্রতি অত্যাচারের একটা প্রতিফল, কারণ প্রতিফল হতে পারে, আল্লাহ তালা এটা তাদেরকে শাস্তি স্বরূপ, কারণ শাস্তি স্বরূপ, কিন্তু তা বলে কি শাস্তি শেষ হয়ে গেল, না, কেয়ামতের দিনে তার কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। হতে পারে আমরা ভাবতে পারি, কারণ আল্লাহ তালা কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতে দিয়ে থাকেন, যার আল ফাসাদ দুই বার লিল বাহরি বিমা কাসাবাত বিমা কাসাবাত আইদিন, না আল্লাহ তালা বলেছেন যে আজ জলে স্থলে যে ফাসাদ দেখতে পাচ্ছ, এই ফাসাদের কারণ হচ্ছে মানুষের নিজস্ব কৃতকর্ম, মানুষের কৃতকর্মের ফলে ফাসাদ সৃষ্টি হচ্ছে, আজ রিপোর্টে আজকে খবরে দেখলাম যে এই বছরে সব থেকে বেশি দক্ষিণ কুমেরুতে সব থেকে বেশি বরফ গলেছে। কুমেরুর সমুদ্রে তো বরফ আছে না, এই বরফ গলে যাচ্ছে। বরফ গললে কি হবে? পানি বেশি হবে, সমুদ্রের পানি যেটা আছে পানি বাড়বে। আর এই যে বিশ ইঞ্চি করে বাড়তেই আছে পানি, যখন বাড়তে থাকবে তখন কিছু শহর পানির তলায় চলে যাবে, দেশে চলে যেতে পারে। সুতরাং যেমন মালদ্বীপ পানির তলায় চলে যাবে, বাংলাদেশের কিছু অংশ পানির তলায় চলে যাবে। এইভাবে যে বরফ বলছে, পানি বৃদ্ধি হচ্ছে, কিসের কারণে? মানুষের কৃতকর্মের কারণে। মানুষের কৃতকর্ম কি আছে? মানুষ এমন এমন কর্ম করছে যার ফলে তাপমাত্রা বাড়ছে, এই তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফ গলছে। আল্লাহ তাআলা অতিরিক্ত আযাব স্বরূপ কিংবা মানুষের কৃতকর্ম নিজেদের কাজ। আপনি চিন্তা করেন, এই যে এসি চলছে, এসি আমাদেরকে ঠান্ডা দিচ্ছে তাই না, কিন্তু বিপরীতে গিয়ে দিচ্ছে গরম দিচ্ছে। এই গরমটা যাচ্ছে কোথায়? পরিবেশে, আবহাওয়াতে বৃদ্ধি হচ্ছে। কত এসি চলছে, তেমনি কলকারখানা থেকে নিয়ে শুরু করে বহু কিছু। পেট্রোল দেখছেন সবসময় আগুন জ্বলতেই আছে, পেট্রোল স্তরকে। হ্যাঁ, এইভাবে পৃথিবীর তাপমাত্রা মানুষ বাড়াচ্ছে বেশি ধন সম্পদের লোভে। আপনার এই যে গাড়িগুলো চলছে, এই যে প্লেন চলছে, দিনের দিন বাড়তি আছে। এই যে গরমে যাবে কোথা গরম, এই গরম আপনার বরফ গলিয়ে দিচ্ছে। আর বরফ গলানোর ফলে কি হচ্ছে? পানি বৃদ্ধি হচ্ছে সমুদ্রে, আর এর ফলে মানুষের কৃতকর্ম মানুষকেই ক্ষতিগ্রস্ত করবে। বেশ, অন্য এক হাদিসে মুআযর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠালেন, ইমানের শাসক রূপে পাঠালেন। তখন কি বললেন? ইন্নাকা তাতি কওমাম মিন আহলিল কিতাব ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে আমি ইমানবাসীর শাসক রূপে পাঠাচ্ছি, সুতরাং তুমি তাদেরকে দাওয়াত দাও। প্রথম দাওয়াত কিসের হবে? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম দাওয়াত তোমার এই, প্রথম দাওয়াত অন্য কিছু না। প্রথম দাওয়াত যেহেতু তারা গায়ে মুসলিম, অমুসলিম, সুতরাং সেখানে তুমি প্রথম সাক্ষী দেবে। তেমনি মুসলমানদের মাঝে যদি কেউ যায়, মুসলমানদের মাঝে যদি শিরিক থাকে, শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিফল না থাকে, প্রতিরূপ না থাকে, তখন কি করতে হবে? প্রথমে শিরিক বর্জন করার দাওয়াত দিতে হবে। ফজিলতের দাওয়াত দেওয়ার আগে কি করতে হবে? শিরিক বর্জন করার দাওয়াত দিতে হবে। কারণ শিরিকটা হচ্ছে, শিরিক বর্জনই হলো তাওহীদই হলো মূল। সুতরাং দাওয়াতের মূল হলো তাওহীদ, শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ। ফা ইন হুমা তাউকালে দালে, এ ব্যাপারে যদি তারা তোমার অনুসরণ করে মানে মেনে নেয়, তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাদের উপরে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। এবার এক জায়গায় গিয়ে দেখলেন সেখানে শিরিক চলছে, এখন সেখানে যদি নামাজের দাওয়াত দেন, সেখানে ভাইরা নামাজ পড়ো, ভাইরা ভাইজার নামাজ পড়ো, যা করছো করো, সমস্যা নেই। শিরকের কথা বলবে, সে শিরিক করছে, এখানে কবরে দিয়ে করছে, না না ইখতিলাফ হবে, ইখতিলাফ হবে, মারামারি হবে, মারামারি যাও না, আমরা আমরা দাওয়াত দিয়ে যাবো, নামাজের দাওয়াত দিয়ে যাবো। নামাজের দাওয়াত, নামাজটা কবুল হবে? মানুষের মাঝে শিরিক থাকলে, মুসলিমের মাঝে শিরিক থাকলে নামাজ কবুল হবে? তাহলে তুমি নামাজের দাওয়াতটা দিয়ে করলেটা কি, লাভটা কি? সুতরাং ফসল কেটে সেটাকে, ফসল কেটে পাত্রে রাখতে হয়, সে পাত্রটা আগে তৈরি করো, তবে তো ফসল কাজে দেবে। এখন তোমার ভিতরে তৌহিদ নেই, তৌহিদের পাত্র নেই, যেখানে আমল থাকবে, আর তুমি নামাজের দাওয়াত দিচ্ছ, নামাজের ফসলটা কেটে রাখবে কোথায়? আল্লাহ নবী বলছেন, প্রথমে দাওয়াত দাও তৌহিদের, তারপর তৌহিদ মেনে নিলে তারপরে দাওয়াত দাও কিসে? নামাজের, পাঁচ ওয়াক্তের নামাজের। ফাইন হুমা তাউকালে দালে, তারপরে যদি নামাজের কথা তারা মেনে নেয়, নামাজের কথা যদি মেনে নেয়, ফা আলিম হুম, তাহলে তাদেরকে জানিয়ে দাও, আল্লাহ কাদ ইসতারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আমিয়াইহিম ফাতুরাদু আলা ফুকারাইহিম। তাহলে জানিয়ে দাও যাকাতের কথা, তবে নামাজ যদি না পড়ে যাকাতের কথা বলো না, কারণ নামাজ না পড়ে যাকাত কোনো কাজে দেবে না। বে নামাজির যাকাত কাজে লাগবে না, বে নামাজির রোজা কাজে লাগবে না, বে নামাজির হজ কাজে লাগবে না, কত সুন্দর টুরে আশ্চার হজ করে করে যাচ্ছে, বহু দেশ থেকে বিশাল বিশাল টাকা খরচ করে তারা হজ করে যাচ্ছে, কিন্তু তারা হচ্ছে বেনামাজি। বরং অনেক ক্ষেত্রে মুশরিক, মুশরিকের তো কবুল হবেই না। কবর পূজা করে তারপরে নিজে কোথাও পীর হয়ে বসে প্রচুর টাকা কামিয়ে সেখানে সেই টাকা নিয়ে হজ করতে আসছে, সেই ছেলামির টাকা নিয়ে হজ করতে আসছে, কবর পূজা করে হজ করতে আসছে, নিজে নাস্তিক থেকে হজ করতে আসছে, রাজনৈতিক পর্যায়ে সে বহু উচ্চ পর্যায়ে উঠে গেছে তার জন্য লোককে দেখাবার জন্য, যে দেখো আমি মুসলমান হজ করতে আসছে, কিন্তু তার ভিতরে কি নেই, ইমান নেই, অথবা মুনাফিকি আছে, অথবা শিরিক আছে, তাদের হজ কবুল হবে না। না না, মক্কা থেকে হাজির হাজির হাজির কয়, খোদা বলে তুমি হাজির আমি হাজির না, তার হাজির না, আল্লাহ তালা হাজির হবেন না, সেই হাজির হাজির হবে, লাভবাহিক লাভবাহিকই হবে, কিন্তু আল্লাহ তালা বলবেন যে আমি তোমার লাভবাহিকে সাড়া দেওয়ার মতো নই। তবে যদি নামাজ পড়ে তাহলে জানিয়ে দাও যে আল্লাহ তালা তোমাদের জন্য জাকাত ফরজ করেছেন, যা তোমাদের ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের মাঝে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ কি দরকার নেই ধন মানে, আল্লাহ ধন ধর্মের দরকার নেই, তোমাদের ধনীদের কাছ থেকে নিয়ে তোমাদেরই গরিবের মাঝে ফিরিয়ে দেবে। এখান থেকে ওলামারা বলেছেন যে দেশে জাকাত সেই দেশেই বন্টন করতে হবে। ওই যে ক্ষেত্রের কথা বলা হয় যে আমরা এখানে আছি, আমাদের ক্ষেত্রা এখানেই বিলি করতে হবে, এটাই হচ্ছে উত্তম। কিন্তু যেখানে আছি সেখানে যদি গরিব না থাকে, গরিব দেখতে না পাই, বা সেই রকম গরিব নেই, আমার দেশে যদি বেশি গরিব থাকে, সেখানে যদি বেশি প্রয়োজন পড়ে, তো আমরা জাকাত কি করতে পারি, ট্রান্সফার করতে পারি, এটা সমস্যা নেই। মোট কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে নামাজ যদি পড়তে লাগে নামাজের কথা মেনে নেয়, তাহলে তোমরা কি করো, জাকাতের দাওয়াত দাও। আর জাকাত যখন আদায় করবে, ফাইন হুমা তাউকালি যালিক, জাকাত দিতে শুরু করলে ফাইন নাকা, এবার আমাদের বিষয়বস্তু আসছে, আমাদের বিষয়বস্তুটা কি, জুলুম, জুলুম করো না, আমাদের বিষয়বস্তু আসছে। ফাইন হুমা তাউকালি যালিক, জাকাত দিতে শুরু করলো তারা মেনে এলো, জাকাত দিচ্ছে ঠিক মতো, ফাইয়াকা ওয়া কারাইমা মুআলিহিম, হে মুআজ তাদের ভালো ভালো মাল বেছে বেছে নিও না, যেমন উটের জাকাত, উটের জাকাতে একটা ছোট কি লাগে, পাঁচটা উটের ছাগল লাগে, তাই না, যে ভালো ছাগলটা নেবে, কিংবা উটের জাকাতে যে ভালো উটটা নেবে, গরুর জাকাতে যে জাকাত ভালো গরুটা নেবে, খেজুরের যে জাকাতে ভালো ভালো খেজুর নেবে, মনে করলো বহু খারাপ খেজুর আছে, মধ্যম ধরনের আছে, খুব ভালো খেজুর আছে, আর তুমি জাকাতে বেছে বেছে কি নেবে, সরকার বলে চাপ দিয়ে এ ধরনটা দাও, তারা বেচারা কৃষি করতে পারবেন, চাষি মানুষ দিতে বাধ্য, তারা বাধ্য হয়ে দেবে, অনেক সময় সরকার চাপ দিলে মানুষ বাধ্য হয়ে যায়, কি করবে, চাচ্ছে সরকার দিতে বাধ্য, খবরদার এরকম করো না, তাদের ভালো ভালো মালে ভালো সম্পদে হাত দেবে না, কারণ তারা হবে মাজলুম, আর মাজলুমের বদদোয়া থেকে দূরে থাকো, কারণ মাজলুম তোমার প্রতিবাদ করতে পারো না, যেহেতু তুমি ক্ষমতায় আছো, তাই না, কিন্তু মনে মনে কি করবে, বদদোয়া করবে, লানত করবে, আল্লাহ তো একে হাঁটা, আল্লাহ তো একে ধূপ করে দেয়, আল্লাহ একে ধ্বংস করো, আল্লাহ এই করো, আল্লাহ সেই করো, এই বলে যে বদদোয়া করবে, সেই বদদোয়া থেকে বাঁচো। তুমি যে জালেম অত্যাচারী, জালেম অত্যাচারীর বিরুদ্ধে যে জালেম হয়, যদি কেউ বাধা দিতে না পারে, প্রতিবাদ করতে না পারে, তো মানুষ বদদোয়া করে না, করে না, কমসে কম মানুষের সর্বশেষ হাতিয়ার হলো বদদোয়া। এই বদদোয়া যখন করবে, এই বদদোয়া থেকে দূরে থাকো, কারণ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ, কারণ এই বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল, কোনো পর্দা নেই, তার মানে কি, ডাইরেক্ট পৌঁছে যায়, ডাইরেক্ট পৌঁছে যাবে, যখনই ওই মাজলুমরা অত্যাচারিতরা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি এই জালেমকে ছেড়ো না, আল্লাহ তুমি জালেমের শাস্তি দাও, জেনে রেখো সেই দোয়া কবুল হয়ে যাবে, আর তার ফলে তুমি হবে ক্ষতিগ্রস্ত, যেহেতু তুমি হবে জালেম। যদি এরা মাজলুম হয় তো তুমি জালেম হবে, আর জালেম যখন মাজলুম যখন জালেমের জন্য বদদোয়া করে, সেই দোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো আলম থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। সুতরাং এমন দোয়া থেকে তোমরা কি করো, তুমি দূরে থাকো। এইরকমই আমাদেরও উচিত, প্রত্যেক মানুষের উচিত যে আমরা কারোর প্রতি অত্যাচার করব না, জোর জবর। এখন বর্তমানে আপনারা শুনে থাকবেন মাস্তান, যারা যারা মস্তান, যারা চাঁদাবাজ, তারা জোর করে চাঁদা তুলছে, তাই না, কেউ হয়তো অনেকে পুজোর নামে করছে, অনেকে মহরমের নামে চাঁদা তুলছে, মানুষের অত্যাচার করে, গাড়ি নিয়ে যাচ্ছি চাঁদা দাও, না দিলে তোমার গাড়ি ক্ষতি করবো, ভাঙচুর করবো, ইত্যাদি, এগুলো কি ইসলাম না, আপনার দোকান আছে, দোকান খুলতে দেবো না। আপনি বিল্ডিং করছেন, নতুন বিল্ডিং শুরু করেছেন, এসে চাইলো নাই 1,00,000 টাকা দিতে হবে, আর তোমাকে বিল্ডিং করতে দেবো না। আরে রাস্তায় মানুষের জন্য, সর্বজনসাধারণের জন্য ব্রিজ তৈরি হচ্ছে, সেই ব্রিজে কন্ট্রাক্টরকে এসে বলছে তুমি 1,000 টাকা দাও, না তোমার বিল করতে দেবো না। আমি এখন কথা জানেন, এরা এই জানেন, এই মাস্তান এরা জানেন, চালাবাদ এরা জানেন, এই জানেন, এই হচ্ছে জুলুম করতে করতে করতে এমন এক সময় আসবে যদি ক্ষমতা বলে তারা বেঁচে যায় দুনিয়াতে, কিন্তু মাজলুমদের অত্যাচার, মাজলুমদের কষ্ট যখন তাদের ভিতরে আসবে, মাজলুমদের অত্যাচারিতের কন্দন রোল যখন আল্লাহর দরবারে পৌঁছবে আবেদন নিয়ে, তখন আল্লাহ তাআলা কি করবেন, ছেড়ে দেবেন না। আল্লাহ তাআলা বলছেন অন্য হাদিসে আছে, অন্য পড়া আসবে, সেটা হচ্ছে যে হে মাজলুম আমি তোমাকে সাহায্য করবো যদিও পরে, তার মানে কি সঙ্গে সঙ্গে সাহায্য করবো তা না, হতেও পারে সঙ্গে সঙ্গে হতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে সাহায্য করবো তার কোনো সমস্যা আছে, আল্লাহ তাআলা সেটা ভালো বোঝেন, হিকমত তার আছে, তিনি হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন আলিমুন হাকিম, তিনি জানেন যে কিভাবে মানুষকে কি করতে হয়, সাহায্যতা করতে হয়। সুতরাং তুমি বদদোয়া করলে, দরখাস্ত দিলে সঙ্গে সঙ্গে আমি জালেমকে সাহায্যতা করবো তা নয়, মাজলুম তুমি আমার তোমাকে কিছু পরে হলেও, দুদিন পর, দু বছর পর হলেও আমি জালেমকে কি করবো, সাহায্যতা করবো। এই জন্যে জুলুম থেকে সব সময়, অন্যায় থেকে, অত্যাচার থেকে, গরিবদের প্রতি অত্যাচার থেকে দূরে থাকতে হবে, নচেত আমাদের সর্বনাশ অবশ্যই আছে কেয়ামতের দিনে, আর হয়তো বা কারেন্ট শাস্তি স্বরূপ দুনিয়াতেও আমাদের শাস্তি আসতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই, বাকি কথা ইনশাআল্লাহ আবার আগামী দার্সে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা জুলুম থেকে বাঁচতে পারি এবং জালেমের সহযোগিতা করতে পারি, যেমন মাজলুমের সহযোগিতা করতে পারি, কিভাবে জুলুম থেকে রুখে প্রতিবাদ করে, যেন অন্যায় থেকে দূরে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।